السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা দেখব জানাজার নামাজ বিষয়ক কিছু মাসলা। জানাজার নামাজ এর জন্য জামাত জরুরি। জানাজার নামাজ একা একা নয়, বরং জামাত করে পড়তে হয়। জামাত হচ্ছে ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা জামাত সহকারী জানাজা পড়েছেন। কেবল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা যখন হয়েছিল, তখন কিন্তু যেহেতু তিনি ইমাম, তখন দলে দলে একা একা মহিলারা পর্যন্ত জানাজা পড়েছিলেন। আর তার জানাজার উপরে কি হয়নি, জামাত হয়নি, যেহেতু সেই সময়ে ইমাম ছিল না। জামাতে লোক যত বেশি হবে তত মাইতের জন্য উত্তম এবং সৌভাগ্য ব্যঞ্জক। কেন? যেহেতু হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইতের জন্য 100 জন মত মুসলিম জানাজা পড়বে, আল্লাহর কাছে সুপারিশ করবে, তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অন্য এক বর্ণনায় আছে যে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অন্য অবশ্য 100 জন থেকে কম হলেও কমসে কম যে 40 জন হয়, তবে শর্ত আছে, 40 জন হলেও তাদের সুপারিশ গ্রহণ করা হবে। জানাজার নামাজে দোয়া মানে তো সুপারিশ, সুপারিশ করলাহ ফেলে হাইয়ে না ওমাইয়েতে না ওয়াসাহিদে, সুপারিশ করা। তো এই সুপারিশ দুনিয়ার বুক থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তবে শর্ত আছে। আর এই শর্ত সব ক্ষেত্রেই, প্রত্যেক আমলের ক্ষেত্রেই। জামাতের লোকেরা যে সুপারিশ করবে আল্লাহর কাছে, তাদের সুপারিশের মুখ থাকতে হবে। আর মুখ তখনই থাকবে যখন সে আল্লাহর খেয়ানত করবে না। আল্লাহর খেয়ানত কখন হয়? যখন সে আল্লাহর খায়, আল্লাহর পরে আর আল্লাহর সঙ্গে অপরকে শরিক করে। তার মানে যদি তারা মুশরিক না হয়, তাহলে তাদের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই জামাতে ইমামের পশ্চাতে তিনটি কাতার হওয়া মুস্তাহাব। তিনটে কাতার, তার মানে বেজোড় কাতার হওয়া মুস্তাহাব। একটা না, বরং তিনটে, পাঁচটা, সাতটা, এভাবে কাতার হওয়া মুস্তাহাব। যেহেতু আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাইয়েতে জানাজা নামাজ পড়লেন, তখন তার সাথে মাত্র সাতটি লোক ছিল, সাতজন। তিনি তিন ব্যক্তি দ্বারা একটি কাতার, দুই ব্যক্তি দ্বারা একটি কাতার এবং অপর দুটি ব্যক্তি দ্বারা আরেকটি কাতার, মোট তিন কাতার করলেন। সাতটা লোক থাকা সত্ত্বেও সেই সাতটা লোককে ভেঙে তিনটে কাতার করলেন। তাহলে বোঝা গেল কি, যে এমন করা উত্তম। মালিক বিন হুবাইরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি মারা গেলে যদি তার জন্য মুসলিমদের তিন কাতার লোক জানাজা পড়াই, দেখেন তিন কাতার লোক জানাজা পড়ে, তাহলে তার জন্য জান্নাত অবধার্য হয়ে যায়। সালাসাত সুফুফ। এবার মুশকিল হচ্ছে যে সালাসাত সুফুফ 300 লোকও হতে পারে, একটি কাতারে 100 লোক, আবার 33 ও 90 জনও হতে পারে, আবার 7 জনও হতে পারে। মোট কথা, তিন ভাগে, তিন কাতারে ভাগ করে দিলে পরে আল্লাহ রাসূলের এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, তিন কাতার তবু বলা হবে, দুটো লোক হলেও বলা যাবে একটা কাতার। আচ্ছা, তিন কাতার লোক হলে আল্লাহ তাআলা সেই জানাজা, যার জন্য জানাজা পড়া হচ্ছে, তাকে তিনি ক্ষমা করে দেবেন, বাদে জান্নাত অবধার্য হয়ে যাবে। মারসাদ বিন আবদুল্লাহ লিয়াজানি তিনি বলছেন যে মালিক বিন হুবাইরা জানাজার অংশগ্রহণ গ্রহণকারী লোক কম দেখলে সকলকে তিন কাতারে ভাগ করে দিতেন, কম হলেও তিন কাতারে ভাগ করতেন। এখন কোন জানাজায় যদি ইমাম ব্যতীত অন্য একটি লোক ছাড়া আর কোন লোক না থাকে, তাহলে অন্যান্য নামাজের মতো ইমাম মুক্তাদি পাশাপাশি দাঁড়াবে না, বরং ইমামের পশ্চাতে একাকী দাঁড়িয়ে নামাজ পড়বে। দেখছেন পার্থক্য, একাকী দাঁড়িয়ে নামাজ পড়বে। কারণ আবদুল্লাহ বিন আবি তালহা বলেন, উমাইর বিন আবু তালহা ইন্তেকাল করলে তালহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাড়ালেন, তিনি এসে তাদের বাড়িতে জানাজা পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালেন, আবু তালহা দাঁড়ালেন তার পিছনে এবং উম্মে সুলাইম দাঁড়ালেন আবু তালহার পিছনে। সেদিন ওরা ছাড়া তার সাথে আর কেউ ছিল না। কেউ জিজ্ঞেস করছিলেন না যে বাড়ির ভিতরে জানাজা হলে মেয়েরা জানাজা পড়তে পারে কিনা। হ্যাঁ, মসজিদে হলে মেয়েরা পড়তে পারে, বাড়ির ভিতরে হলে মেয়েরা পড়তে পারে পর্দার সাথে। অতএব এইতে সমস্যা নাই। বোঝা গেল কি, যে আমাদের এই পাঁচ ওয়াক্তের জামাতের যে নিয়ম কাতারের, জানাজার কাতার কিন্তু আলাদা। প্রথম নিয়ম কি বুঝতে পারলেন, পাঁচ ওয়াক্তের নামাজে যদি মনে করেন এসে মসজিদ, এই মসজিদে যদি সামনের কাতার খালি থাকে তাহলে পেছনের কাতার দাঁড়ানো যাবে, কি হবে যদি কেউ একা দাঁড়ায় তার নামাজই বাতিল। সামনের কাতার খালি রেখে পেছনে দুজন তিনজনও দাঁড়াতে পারে না, আগে প্রথম কাতার কি করতে হবে পূর্ণ করতে হবে, তারপরে দ্বিতীয় কাতার। কিন্তু জানাজার নামাজের নিয়ম কি, সামনের কাতার কম থাকলেও বা বেশি থাকলে সেখান থেকে টেনে কটা কাতার করতে হবে, তিনটে কাতার করতে হবে। বুঝা গেল যে সামনের কাতার পুরো করা জরুরি নয়। আর দ্বিতীয় কি বুঝলেন, যে ইমামের যদি ইমাম আর একটা লোক থাকে তাহলে পাশাপাশি না দাঁড়িয়ে যেমন এই নামাজে পাশাপাশি দাঁড়াতে হয়, কিন্তু জানাজার নামাজে কি করবে, পেছনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে না। এই জামাতে কাতারে গোলাপ পানি বা কোন সেন্ট ছিটানো ছড়ানো বিদাত কোন কোন জায়গায় দেখা যায়, কাতার দাঁড়িয়ে গেছে জানাজা পড়ার জন্য, সেই সময়ে গোলাপ জল ছড়াচ্ছে কিংবা সেন্ট ছড়াচ্ছে, স্প্রে মারছে, জানি না এতে কি লাভ হয়। তারা হয়তো ভাবে যে সেন্ট মারলে পরে ভালো সুন্দর করে দোয়া করবে মাইয়েতের জন্য, কিংবা জানি না কেন, বা দিতে হয় মনে করে, আর দিতে হয় মনে করলে সেটা কি বিদাত। এই নামাজে ইমামতির অধিক হকদার কে, এই যে জানাজা পড়বে অধিক হকদার কে, হকতে হকদার মুসলিমদের সাধারণ গভর্নর আমির অথবা নায়েব অথবা ফিলহাল যে ইমাম, যদি এই জামাতে কেউ মরে তো এই মসজিদের যে ইমাম সে ইমামতি করবে। এ নয় যে যার আত্মীয় মরেছে সেই আত্মীয় বেশি হকদার। আবু হাকিম বলেন, হাসান বিন আলী যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি তার জানাজায় উপস্থিত ছিলাম। আমি দেখলাম হুসাইন বিন আলী সাইদ বিন আসকে তার ঘাড়ে স্পর্শ করে বললেন, আগে বাড়ুন, ইমামতি করুন, যদি তা সুন্নাহ না হতো তাহলে আমি আপনাকে বাড়াতাম না। সাইদ ছিলেন তৎকালীন মদিনার আমির আর তাদের আপোষে কোন প্রকার মূলমানিন্য ছিল, কিন্তু গভর্নর আমির অথবা নায়েব না থাকলে বা উপস্থিত না হলে ইমামতির হকদার তিনিই বেশি যিনি পাঁচ ওয়াক্তের নামাজে হকদার। এখন মুখে ইমাম সাহেব নেই, কে জানাজা পড়বে, আত্মীয় না, বরং তাদের মধ্যে যে হকদার বেশি, যা যার কোরআন পড়া বেশি আছে, যে সুন্নাহ বেশি জানে, তাকে যেমন সাধারণ নামাজের জন্য বাড়ানো হয় তেমনি জানাজার নামাজের জন্য বাড়ানো হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকদের ইমামতি করবে সেই ব্যক্তি যে তাদের পক্ষে বা তাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক কোরআন মুখস্থ করতে পারে বা আছে, অথবা ভালো কোরআন পড়তে পারে। কোরআন পাঠে তারা সমমানের হলে যে ব্যক্তি সুন্নাহ বিষয়ে অধিক জ্ঞান রাখে সে ইমামতি করবে। মানে সাধারণ নামাজের যে ইমামতির হকদার বেশি হয় সেও জানাজার নামাজের হকদার বেশি হবে। সুতরাং উপযুক্ত যে কেউই নাবালক হলেও ইমামতি করতে পারে, আর জানাজা মসজিদে হলে ইমামতি করবেন মসজিদের ইমাম সাহেব, এটা সোজা কথা। যদি মসজিদে হয় মসজিদ ইমাম সাহেব, কিংবা জামাতের মধ্যে হয় তো ইমাম সাহেবই। অবশ্য তার অনুমতিক্রমে অন্য কেউ পড়তে পারে, যদি কেউ বলে আমি অন্য কেউ পড়বে তো ইমামতি যদি করতে অনুমতি দেয় ইমাম সাহেব তো সমস্যা নেই, কিন্তু মৃত ব্যক্তি জীবিত কালে যদি তার জানাজা পড়তে কাউকে ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে যেন আমার অমক হুজুর জানাজা পড়ে, তাহলে সেটা মানা জরুরি কি না? এটা মানা জরুরি। তাহলে যে যাকে ওসিয়ত করা হয়েছে সেই ওসি ব্যক্তি জানাজা পড়বে, ইমামতি করবে। জানাজায় আমির উপস্থিত না থাকলে অথবা জানাজার মসজিদে না হলে এবং সব দিকে উপযুক্ত হলে তবেই কোন আত্মীয় ইমামতি করবে। আত্মীয় ব্যাপারটা মানে এ নয় যে আত্মীয় হলে বেশি ভালো, তা না। তবে একটা কথা বলা যায়, মনে করুন ইমাম নেই বা আমির নেই, তখন আর ওসিয়ত করা হয়নি, তখন যদি দেখা যায় যে আপনার আত্মীয়র মধ্যে একজন বেশি ভালো ইমামতি যোগ্য যদি থাকে তাকে বাড়ানো যাবে। আর যদি বলেন যে না, আত্মীয় হলে পরে বেশি ভালো করে দোয়া করবে, ভালো করে দোয়া তো কাতারের থেকেও করবে না, ইমামতি করলেই দোয়াটা কবুল হবে, তা তো না, জরুরি না। সে পেছনে যদি মনে করুন বাপ মারা গেছে, আব্বা মারা গেছে, তো আব্বার জন্য দোয়া ইমাম সাহেব বেশি ভালো করতে পারবে আন্তরিকতার সাথে নাকি ছেলে করতে পারবে? এখন ছেলে যদি উপযুক্ত হয় তো নিশ্চয়ই ছেলের আন্তরিকতা বেশি থাকবে ইমামের চাইতে, অন্য লোক চাইতে। কিন্তু আমি বলছি যে ইমামতি করেই আন্তরিকতা থাকবে, আর ইমামের পেছনে যদি দোয়া করে তো আন্তরিকতা থাকবে না, তা তো নয়। সে যদি পেছনে থাকে, পেছনে থেকে যদি আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দোয়া করে, তাহলে নিশ্চয়ই সে দোয়া আল্লাহ কবুল করবেন, এতে কোনো সমস্যা নেই। সুতরাং বোঝা গেল কি, যে ইমামতির যোগ্য যদি হয় তাহলে তাকে বাড়ানো যাবে। আর ইমামতির যোগ্য কাকে বলা হলো? বিদাতে কি ইমামতি হবে নাকি, না মুশরিক ইমামতি হবে? যে ইমামতির যোগ্য সে ইমামতি করবে। এই হল ইমামতির ব্যাপারে মোটামুটি কথা। একই সময়ে যদি একাধিক মাইয়েত একই স্থানে জমায়েত হয়, তাহলে তাদের জানাজা আলাদা করে একা একা পড়তে হবে নাকি একসাথে জানাজা পড়া যাবে? একসাথেই পড়া যাবে। পুরুষ ও শিশু হলে ইমামের সম্মুখে কে থাকবে? কে থাকবে? একটা ছেলে মারা গেছে আর একটা পুরুষ মারা গেছে, বড় মানুষ মারা গেছে, তো ইমামের সামনে কে থাকবে? বড় থাকবে, আর কেবলার দিকে শিশু। একসঙ্গে একটা পুরুষ মারা গেছে, একটা মহিলা মারা গেছে, ইমামের সামনে কে থাকবে? পুরুষ। আর তারপরে কে থাকবে কেবলার দিকে? মহিলা। একই সাথে একটা পুরুষ, একটা মহিলা, একটা শিশু মারা গেছে, কে কোথায় থাকবে? বলছেন যে মহিলা ও শিশুপুত্র হলে ইমামের সামনে কে থাকবে? শিশু। মহিলা শিশু হলে ইমামের সামনে শিশু। পুরুষ মহিলা ও শিশু হলে ইমামের সম্মুখে পুরুষ, অতঃপর শিশুপুত্র। শিশুপুত্র মানে সে যদি ছেলে হয় তাহলে, আর যদি মেয়ে হয় তো একই কথা হল। মোট কথা, শিশুপুত্র হলে প্রথমে পুরুষ, তারপরে শিশুপুত্র, তারপরে মহিলা। আর পুরুষ মহিলা শিশুপুত্র শিশুকন্যা থাকলে ইমামের সম্মুখে পুরুষ, তারপর শিশুপুত্র, অতঃপর মহিলা, অতঃপর শিশুকন্যা। তখন দুটো মেয়ে হয়ে গেলে পরে যে বড় তাকে আগে করতে হবে এবং সবশেষে ছোটকে করতে হবে। মাইয়েত কেবল মহিলা ও শিশুকন্যা হলে ইমামের সম্মুখে মহিলা আর শিশুকন্যা তার পড়ে থাকবে। এইভাবে এই সিস্টেম শরীয়তে করা আছে, যার যেমন মর্যাদা সেরকম করা আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে নটি মাইয়েতের উপর জানাজার নামাজ পড়লেন। এতে পুরুষ মাইয়েতদেরকে ইমামের নিজের দিকে রাখলেন এবং মহিলা মাইয়েতদেরকে রাখলেন কেবলার দিকে। এ হচ্ছে দলিল। সকল লাশকে রাখলেন একই কাতারে। আর ওমর বিন খাত্তাবের স্ত্রী উম্মে কুলসুম বিনতে আলী এবং তার জায়েদ নামক এক ছেলের জানাজা রাখলেন একসাথে। তারপরে একই সঙ্গে একই শ্রেণীর মাইয়েত যদি জমায়েত হয়, তাহলে ইমামের কাছাকাছি সেই ব্যক্তিকে রাখা হবে যে অধিক শুদ্ধভাবে কোরআন পাঠকারী এবং অধিক দিনদার। এখন মনে করুন একই সময়ে পুরুষ মারা গেছে তিন চারটে, তো ইমামের সাথে কাকে রাখা হবে? যে কবরে রাখার জন্য যে কাকে আগে রাখা হবে, যে বেশি কোরআন পড়তে জানে, যার মর্যাদা বেশি তাকে ইমামের কাছাকাছি রাখতে হবে। যেহেতু উহুদের শহীদদের কবরস্থ করার সময় সেই ব্যক্তিকে সর্বাগ্রে কবরে রাখতে আদেশ করা হয়েছিল, যে ব্যক্তি বেশি কোরআন জানত, অতএব এই হিসাবেই মাইয়েতকে রাখারও ব্যবস্থা করা হবে। প্রত্যেক মাইয়েতের জন্য পৃথকভাবে পৃথক পৃথক জানাজা পড়া যায় কি? যদি বলে না একটা করে নিয়ে আসবার পূর্ব, এরকম জায়েজ কিনা? বলা হয়েছে যে এরকম জানাজাও পড়া যায়। মৌলিক নিয়ম হল এটাই যে এক একটা মাইয়েতের জন্য এক একবার জানাজা পড়া হবে। তাছাড়া উহুদের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহীদদের জানাজা পৃথক পৃথক ভাবেই পড়েছিলেন, বোঝা গেল জায়েজ। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়েন বা পড়ার জন্য দাঁড়ালেন, তখন তাকে কেবলার দিকে রাখতে আদেশ করলেন, অতঃপর নয় তকবীর দিয়ে তার জানাজা পড়লেন। অতঃপর অন্যান্য শহীদগণে তার নিকট আনা হল। এক একজন শহীদকে হামজা রাদিয়াল্লাহু আনহুর পাশে রেখে জানাজা পড়লেন। এভাবে তিনি সকল শহীদগণের সাথে হামজার উপর সর্বমোট 72 বার জানাজা পড়েছেন। বুঝতে পারলেন? তার মানে এক এক করে নিয়ে এসে জানাজা পড়লেন। এখন আরেকটা কথা বলতে ভুলে যাব, এই সময় বলে রাখি, হয়তো পরে আমাদের আলোচনায় আসবে, যে ইমাম সাহেব পুরুষ হলে কেমন দাঁড়াবে আর মহিলা হলে কেমন দাঁড়াবে। যদি মহিলা মাইয়েত হয় তো ইমাম সাহেব তার ঠিক মাঝামাঝি কোমর বরাবর দাঁড়াবে, ঠিক মাঝামাঝি। আর যদি পুরুষ হয় তাহলে তার বুক বা মাথা বরাবর, মানে এক পেশে হয়ে। আর মহিলা হলে ঠিক মাঝামাঝি। এটা মনে রাখতে হবে যে মহিলা হলে মাঝামাঝি আর পুরুষ হলে তার বুকের দিকে বা মাথার দিকে দাঁড়াতে হবে। এখন আরেকটা মশলা হলো যে মসজিদের ভিতরে জানাজা পড়া কি বৈধ? অনেকে বলে থাকে মসজিদের ভিতরে জানাজা পড়া বৈধ নয়, কারণ এতে নোংরা হয়ে যাওয়া ভয় আছে এই সেই ইত্যাদি। কিন্তু না, যেটা বৈধ আছে নোংরা করব না, এমন ব্যবস্থা এই জন্য কাঁপানোর সময় বলা হয়েছে যে আপনি এমন ভাবে কাঁপনাবেন যাতে করে নোংরা বেরিয়ে না আসে, সেই ব্যবস্থা করে আপনি মসজিদে নিয়ে আসবেন, তাকে সেন্ট লাগিয়ে নিয়ে আসবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাসের ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ বলে পাঠালেন যেন তার লাশ নিয়ে যাওয়ার সময়ে মসজিদ বেয়ে অতিক্রম করা হয়, যাতে তারা তার উপর জানাজা নামাজ পড়তে পারেন। দেখছেন, মহিলারা আলাদা করে মসজিদে নিয়ে এসে জানাজা নামাজ পড়ার আবেদন জানালেন। সুতরাং লোকেরা তাই করল এবং তাদের হুজরার পাশে লাশ রাখা হলে তারা সকলে জানাজা পড়লেন মসজিদে থেকেই। অতঃপর তার লাশ নিয়ে লোকেরা মাকাইদ অর্থাৎ প্রয়োজনে বসা উজুর জন্য নির্ধারিত স্থানের পার্শ্ববর্তী বাবুল জানাইজ বা জানাজা গেট দিয়ে বের হয়ে গেল। জানাজা গেট কাকে বলে জানেন তো? আপনারা দেখছেন এখানে সৌদি আরবে এই জামে মসজিদগুলোতে জানাজা রাখার জন্য সামনে কি করা হচ্ছে, একটা গেট আলাদা করে রাখা হচ্ছে, ওখান থেকে জানাজা বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল যে মসজিদে বাবুল জানাইজ থাকে এবং মসজিদে জানাজা হয় বলেই তো থাকে। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণের নিকট খবর পৌঁছল যে মসজিদে জানাজা পড়ার দরুন লোকেরা তাদেরকে তাদের নিন্দা গাইছে, বলছে মসজিদে কোনদিন জানাজা প্রবেশ করানো হতো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট খবর গেলে তিনি বললেন, লোকেরা এত তাড়াতাড়ি সে বিষয়ে কেন নিন্দা গায় যে বিষয়ে তাদের মোটেই কোন জ্ঞান নেই? মসজিদে জানাজা নিয়ে আসার জন্য তারা নিন্দা গায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইল বিন বাইদা ও তার ভাইয়ের জানাজা মসজিদের ভিতরেই পড়েছেন। সুতরাং মসজিদের ভিতরে জানাজা পড়া, তবে হ্যাঁ শর্ত নিশ্চয়ই আছে যাতে দুর্গন্ধ না হয় বা সেরকম লাশ না আনা হয়, যে লাশের নাপাকি বেড়ে হতেই আছে তাকে মসজিদে আনবেন কেন, এমন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা অবশ্যই শর্ত। তবে উত্তম হল মসজিদ ছাড়া জানাজার জন্য বিশিষ্ট স্থান মুসাল্লা বা ঈদগাহে যদি তা কবরস্থানের ধারে বা পথে হয় তাহলে সেটা হচ্ছে জানাজার উত্তম জায়গা, বা নিয়ে গিয়ে ময়দানে গিয়ে, তবে কবরকে সামনে রেখে না, হ্যাঁ এমন এক ফাঁকা ময়দানে কিংবা ঈদগাহে, যেমন আমাদের ঈদগাহ থাকে আলাদা করা। নামাজ পড়া নবী সাল্লামের যুগে জানাজার জন্য বিশিষ্ট মুসাল্লা পরিচিত ছিল, আর আল্লাহ রসুল সাল্লামের অধিকাংশ আমলে ছিল সেই মুসাল্লায় নামাজ পড়া। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ইহুদিরা তাদের একজন বিবাহিত পুরুষ ও মহিলাকে ধরে এনে নবী সাল্লামের নিকট শাস্তির দাবি করলে তিনি তাদেরকে রজম করে বা পাথর ছুড়ে মেরে ফেলতে আদেশ করলেন। সুতরাং তাদেরকে মসজিদের পাশে জানাজার মুসাল্লার নিকট রজম করা হল। কি পেলেন দলিল? যে জানাজার মুসাল্লার নিকট রজম করা হল, তার মানে কি জানাজার তাহলে মুসাল্লা তখনকার যুগে আল্লাহর নবীর যুগে কি ছিল, পরিচিত ছিল, প্রসিদ্ধ ছিল, জানাজা পড়ার জন্য আলাদা জায়গা ছিল। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন জাহাস বলেন, একদা আমরা মসজিদের আঙ্গিনায় যেখানে জানাজা রাখা হয় সেখানে বসেছিলাম। দেখেন, মসজিদের আঙ্গিনায় যেখানে মওদেউল জানাজা, তার মানে মসজিদের ভিতরে মওদেউল জানাজা, জানাজা রাখার জায়গা সে যুগে পরিচিত ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসেছিলেন আমাদের মাঝে, অতঃপর তিনি আকাশের দিকে দিকপাত করলেন, যে হাদিস বর্ণনা করা হয়েছে আহমদ মুসনাদে আহমদ ও হাকিমের হাদিস। বোঝা গেল কি যে মসজিদের ভিতরে জানাজা রাখার জায়গা ছিল। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাদশা নাজাশি ইন্তেকাল করেন সেদিন তার মৃত্যু খবর দিলেন এবং সকলকে সঙ্গে নিয়ে মুসাল্লায় বের হয়ে গেলেন, মসজিদে না মুসাল্লায় বের হয়ে গেলেন, অতঃপর চার তকবীর দিয়ে গায়েবানা জানাজা পড়লেন। তাহলে বোঝা গেল মসজিদে না পড়ে মুসাল্লায় পড়াই হচ্ছে উত্তম। যেমন আমরা ঈদের নামাজ, ঈদের নামাজ আমরা মসজিদে পড়ছি না পড়ছি না, তো এই মসজিদে ঈদের নামাজ পড়া মুস্তাহাব না? মুস্তাহাব কোথায়? মুসাল্লা, এখানে মুসাল্লা আছে, ঈদগাহ এটাকে কি বলা হয়, ঈদগাহ আছে, কিন্তু ঈদগাহে কোন কারণে প্রচন্ড গরম কিংবা প্রচন্ড ঠান্ডা কিংবা বৃষ্টি হচ্ছে তখন আপনি কোথায় পড়বেন? তখন অবশ্যই মসজিদে পড়তে হবে এবং পড়া জায়েজ। এ নয় যে ভিজে ভিজে আপনাকে পড়তে হবে তা না, বরং মসজিদে পড়তে পারেন, মসজিদে পড়া যায়। মহিলারা জানাজা নামাজ পড়তে পারে যেমন বলা হলো, তবে মসজিদে, মসজিদের বাইরে কোন স্থানে নয়, যেমন এর নির্দেশ পূর্বোক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে রয়েছে, তারা মসজিদে পড়েছেন, মসজিদের বাইরে না। এই জন্য আবার আমি ফিরিয়ে বলছি, আগে যে বললাম মহিলা জানাজা পড়তে পারে বাড়িতে যাওয়া যাওয়া হলে, তার বাইরে না, পর্দার সাথে হলো বাইরে ফাঁকা ময়দানে পড়তে পারবে না, কোথায় পড়তে পারবে? মসজিদে। মসজিদে হবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীরা মসজিদে পড়েছেন এবং বললেন যেন তার লাশ মসজিদে আনা হয়, সুতরাং মসজিদে আনা হলে তারা জানাজা পড়েছিলেন। এই জন্যই বোঝা গেল যে মহিলারা জানাজা পড়বে, যেমন হারামে গেলে, তারপরে আপনার মদিনার মসজিদে গেলে যখনই জানাজা আসবে তখন আপনার মহিলারা জানাজা পড়তে পারে। ইমাম যে ইমাম সেমতি করবে, মহিলারা তার জানাজা পড়বে মানে মহিলারা পেছনে কাতারে দাঁড়াবে, যে নিয়মে নামাজের কাতারে দাঁড়ায়, যেমন নামাজের কাতারে মহিলারা পেছনে দাঁড়াবে ঠিক ওই রকমই নিয়ম আছে। বেশ, কবরস্থানে পুরাতন কবরের উপর, কবরস্থান বলে প্রসিদ্ধ পরিচিত জায়গায়, কবর সমূহের মধ্যবর্তী স্থানে অথবা কবরের দিকে মুখ করে বা কবরকে সামনে করে জানাজা পড়া বৈধ ও শুদ্ধ নয়। তার কারণ কবরের দিকে মুখ করে নামাজ পড়তে এমনিই নিষেধ আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কবর সমূহের মধ্যবর্তী স্থানে জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন। অতএব কবরের ফাঁকে, কবরের মাঝে গেলে হবে না, বরং ফাঁকা ময়দানে। আবু মারসাদ গানাবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের উপর বসো না, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা, তার মানে কবরের উপরে বসো না এবং কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না। অবশ্য এক্ষেত্রে যে জানাজা পড়েনি তার জন্য কবরস্থ মাইয়েতকে সামনে করে তার কবরের উপরে জানাজা পড়ার কথা কিন্তু ব্যতিক্রম। যেমন জানাজা সামনে রেখে পড়া হয় তেমনি কবর সামনে রেখে জানাজা পড়া যায়। এই কথা আপনারা আগে শুনেছেন যে এক মহিলা বা এক ব্যক্তি যা মসজিদে ঝাড়ু দিত হঠাৎ করে মারা গেল, সাহাবারা রাতে দফন করলেন, আল্লাহ রাসূল সকালবেলা বললেন, তারপরে বললেন কই সে লোককে দেখছি না, বললেন যে মারা গেছে, অন্ধকার ছিল, আপনাকে খবর দিতে আমরা চাইলাম না। তিনি বললেন, দুল্লুনি আলা কবরিহি বা কবরিহা, তার কবর কোথায় বলো। তারপরে সাহাবারা বলছেন, আমরা তার সঙ্গে গেলাম, কবর দেখালাম, তিনি দাঁড়ালেন, তিনি কবরকে সামনে করে দাঁড়ালেন আর আমরা পেছনে কাতার বাঁধলাম, তারপরে আবার জানাজা পড়লাম। এতে এই কথা আছে, এই কথা ব্যতিক্রম, তার মানে বললে হবে না, বুঝলে হবে না। যেমন অনেকেই একটা মশলা জেনেই ভাবে কি যে তাহলে বিপরীত করা যাবে না, কিন্তু কখনো কখনো এরকমও হয়, কিন্তু তার ভুল বুঝলে হবে না। বেশ, এখন আপনি জানাজা পড়তে গেলেন পায়ে জুতা নিয়ে, মাঠে গেছেন জানাজা পড়তে, পায়ে জুতো আছে, পায়ে জুতো যদি অপবিত্র থাকে তাহলে তা খুলে মুসাল্লা থেকে দূরে রাখতে হবে, তার মানে যেখানে নামাজ পড়া হবে সেখানে আনাই যাবে না। যদি আপনার পায়ের জুতা ময়লা থাকে, পেশাব লাগা থাকে, তার যদি জানেন আপনি, নচেত সেটাকে মেজে ঘষে কিংবা ধুয়ে পরিষ্কার করে মুসাল্লায় আসতে হবে, তাহলে তা বা পবিত্র জুতো পায়ে দিয়েই নামাজ পড়া যাবে, খুলে না, খুলতে হবে না। অনেক লোক আছে যারা জুতো খুলে তার উপরে দাঁড়ায়, দেখেছেন আপনারা, আজীব কাণ্ড, জুতোটা খুলে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে জানাজা পড়ে। তো তোমার যে জুতোটা তার উপরে দাঁড়িয়ে জানাজা হয়, তো ভিতরে থাকলে, পাটা যদি ভিতরে থাকত তাহলে হবে না কেন, জানি না, বেয়াদবি হয়তো কিভাবে। যেমন আমি দেখেছি, আমি পথে হাঁটছিলাম, হঠাৎ করে দেখছি একজন অমুসলিম, দুজনই অমুসলিম, একজন হচ্ছে টিচার একজন ছাত্র, তো ছাত্র সাইকেল নিয়ে আসছে আর ওদিক থেকে টিচার হেঁটে হেঁটে আসছিল, চট করে সাইকেল থেকে নেমে জুতোটা খুলে তারপরে গিয়ে প্রণাম, জুতোটাও খুলে মানে পায়ে থাকলো না, মানে এত শ্রদ্ধা করে যে মানে গুরুর সামনে জুতোটাও পায়ে পড়বে না আর কি। তো এগুলো হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি, এগুলো বেশি মানে এগুলোকে শরীয়ত মনে করা ঠিক না, এগুলো মানুষের মাঝে বাড়াবাড়ি। সুতরাং যদি জুতো আপনার পবিত্র থাকে, জুতো পরেই আপনি নামাজ পড়েন। আর যদি বলেন যে জুতো খুলে রেখে নামাজ পড়ব, তাহলে দু পায়ের ফাঁকে রেখে নিতে হবে, ডাইনে অথবা বামে রাখা চলবে না, কারণ ওই যে সাধারণ নামাজের জন্য বলা হয়েছে যে ডাইনে বাঁয়ে রাখলে তারা তো লোক আছে, তারা তো দাঁড়াবে, লোক তো দাঁড়াবে, আপনার পায়ে পা না লাগালেও ঘেঁষে দাঁড়াবে, তো সেখানে জুতো রাখলে কি করে হবে? অর্থাৎ জুতো রাখতে হলে আপনি আপনার পায়ে ফাঁকে রাখবেন। আর সেটা হচ্ছে আলাদা কারণ, সাধারণ নামাজে সিজদা আছে, আচ্ছা সিজদা করতে জুতো পরে অসুবিধা হতে পারে, এই জন্য খুলে রেখে দিতে হবে, তাই না? কিন্তু জানাজার নামাজ তো সিজদা নেই, তো সেখানে জুতো খোলার প্রশ্নই আসে না। আবার জুতো খুলে তার উপরে দাঁড়াবেন, এ প্রশ্ন আরো মানে দূর। অতএব বুঝতে পাচ্ছেন জুতো খোলার নিয়মটা। এছাড়া জানাজার নামাজের সময় স্পষ্ট অপবিত্রতা থেকে মুক্ত থাকা সত্ত্বেও জুতো খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়া যদি মনে করেন যে এতে বেয়াদবি হবে বা এতে কোন অতিরিক্ত কিছু স্বভাব আছে বা এরকম করতে হয়, তাহলে বিদাত, তাহলে হবে বিদাত। মাইয়্যিত পুরুষ হলে ইমাম তার মাথার সোজা আর মহিলা তার মাঝামাঝি খাড়া হবেন, এ কথা আগেই বলে দেওয়া হল যে মহিলা হলে ঠিক মাঝামাঝি বরাবর দাঁড়াবে মাঝামাঝি। সামুরা বিন জুনদুম বলেন, সন্তান প্রসবের পর উম্মে কাব মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন, তার পিছনে আমিও জানাজা পড়লাম। ফাকামা আলা ওয়াসাতিহা ওয়া ফি ওয়াসাতিহা, মানে তার মাঝখানে মাঝ বরাবর দাঁড়ালেন। পুরুষ ও মহিলার জানাজা একসাথে হলে পুরুষের খেয়াল রেখে মাথার দিকে ইমাম দাঁড়াবেন, অবশ্য মহিলার লাশ একটু ডাইনে বাড়িয়ে পুরুষের মাথা তার দেহের মাঝামাঝি করেও দাঁড়াতে পারেন। এ ব্যাপারে উভয় আমল সলভ কর্তৃক প্রমাণিত। আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা, মানে একসঙ্গে মহিলা পুরুষ আছে, তো কাকে আপনি কার হিসাবে দাঁড়াবেন? আপনি সামনে মনে কোন পুরুষ আছে, পুরুষের বরাবর দাঁড়ালেন আর মহিলার লাশটাকে এইভাবে রাখলেন, তাও চলবে। আর না হয় মহিলার খেয়াল করে দাঁড়ান আর পুরুষের মাথাটাকে হ্যাঁ একটু আগিয়ে দেন, পিছিয়ে দেন, সমস্যা নাই। এইভাবে যদি দাঁড়ান তাহলে কোনো সমস্যা হবে না। জানাজার নামাজ পড়ার সময় লাশের মাথা ইমামের ডাইনে উত্তর দিকে নাকি বামে দক্ষিণে হবে? এখন লাশ রাখবেন কিভাবে? মনে করুন ইমাম সাহেব দাঁড়িয়েছে, মাথাটা কোন দিকে, বাঁ দিকে হবে না ডান দিকে হবে? সাধারণত ডান দিকে রাখা হয়, আপনারা দেখেছেন, কিন্তু শরীয়তে এর কোন নির্দেশ নেই, এদিকে রাখতে হবে কি ওদিকে রাখতে হবে। এই জন্যই জানাজার ইমামের উচিত কখনো কখনো লাশের মাথার দিক নিজের বাম দিকে রাখা, যাতে সাধারণ লোক বুঝতে পারে যে ইমামের ডান দিকে মাথা রাখা ওয়াজিব নয়। কিন্তু যদি করে দেয় তো সর্বনাশ হয়ে যাবে, কারণ একটা প্রথা যখন চলে আসে তখন সেটা ওয়াজিব হয়ে যায়, তার বিপরীত করলেই মুশকিল। জানেন তো, আমি একবার নিজের এলাকাতে বা নিজের গ্রামে ইমামতি করছিলাম, জানি কি বলে আপনার তারাবির নামাজে, তারাবির নামাজের ইমামতি করতে করতে তিন ডাকাত বেতের পড়লাম। তো তিন ডাকাত বেতের আমাদের এলাকায় বা আমাদের জামাতের নিয়ম হচ্ছে তিন ডাকাত বেতের এক টানা পড়ে, মাঝখানে আত্মাহত পড়ে না। আমি একবার করলাম কি, নিয়মটা তো চলছে তো মানুষকে শেখানো দরকার, তো নিয়ম ভেঙে আমি দু ডাকাত পড়ে সালাম ফিরে দিয়েছি আর হয়ে গেছে শুরু। হে আবার কি হল, আমার কিছুই হয়নি, তিন ডাকাতে বেতের পড়লাম মাঝখানে সালাম ফিরেছি, এমন কথা হাদিসে আছে? তো এই হইচই, এই হইচইটা হতো না যদি আগের ইমাম সাহেব এরকম জানিয়ে থাকতেন বা করে থাকতেন। মানুষের ভুল ভাঙানোর জন্য মাঝে মাঝে এরকম আমল করা দরকার। অতএব কখনো কখনো বাম দিকে মাথা রেখে মানুষকে বোঝানো দরকার যে এরকম করা জরুরি নয়। হ্যাঁ, তবে ডান বা উত্তর দিকে হওয়াটাই স্বাভাবিক, কারণ কবরে এইভাবে রাখা হয়। কবরে আপনি কিভাবে রাখবেন? কেবলা মুখে রাখতে গেলে ডান দিকে মাথাটা রাখতে হবে না, অতএব সেই হিসাবে যদি ডান দিকে রাখেন তাতে ক্ষতি কিছু নেই, কিন্তু বাম দিকে রাখলে যে ক্ষতি হবে তাও না। কিন্তু কবরে রাখার সময় সুন্নাত আছে যে কেবলা মুখে করতে হলে পরে আপনাকে ডান দিকে রাখতে হবে। বড় সম্মেলন বা ইজতিমায় জানাজায় হাজির হলে এবং মাইয়্যিত পুরুষ শিশু না মহিলা তা সকল উপস্থিত ব্যক্তি জানা অসম্ভব হলে তা সাধারণভাবে ঘোষণা করা বৈধ হবে। তবে অজান্তে যদি মহিলার ক্ষেত্রে দোয়ার শব্দে পুরুষলিঙ্গ বা পুংলিঙ্গ শব্দ ব্যবহার করে তাহলে কোনো ক্ষতি হয় না, কারণ মহিলা জানা সত্ত্বেও তার জন্য দোয়ার শব্দে পুংলিঙ্গ ব্যবহার করা যায় যখন উদ্দেশ্য হয় মাইয়্যিত। এখন আপনি হারামে গেছেন কিংবা বিশাল জলসা সেখানে জানাজা হচ্ছে, কিংবা হারামে গেছেন হজের সময় গেছেন, বললো আসসালাতু আলাল মাইয়্যিতে কিংবা আমওয়াত বললে না বলে না, তখন আপনি মাইয়্যিতে যখন বলে তখন বুঝলেন না যে সে পুরুষ না মহিলা। তো আপনি যখন দোয়া পড়বেন, অবশ্য আম দোয়া যাদের মুখস্থ আছে সমস্যা নেই, আল্লাহুম্মা ফি লাহাইনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, সবই ভরা আছে এখানে, মানে খাস কোন শব্দ চয়ন করতে হবে মাইয়েতের জন্য নেই, এই দোয়াটা আম। এই দোয়া পড়লে কোন সমস্যাই নেই, সে মহিলা হোক, ছোট হোক, বড় হোক, সব হয়ে গেল। কিন্তু যদি অন্য দোয়া পড়েন, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এই দোয়া পড়েন, তাহলে পুরুষ কি বলে জানাজার মাইয়েত, মাইয়েত যদি পুরুষ হয় তো পুরুষ আল্লাহুম্মা ফিরলাহু বলতে হবে, আর মহিলা হলে আল্লাহুম্মা ফিরলাহা বলতে হবে, আল্লাহুম্মা ফিরলাহা বলতে হবে। তো এখানে কিন্তু যে আল্লাহ রসুলের হাদিসের শব্দ পরিবর্তন করা, দোয়ার শব্দ পরিবর্তন করা যাবে কি? রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, এটাকে রাব্বানা আতিনি বলা যাবে? এ তো কোরআনের আয়াত, বলা যাবে না। কিন্তু হাদিসের শব্দ যেখানে এক বচন আছে সেটাকে যদি জামাত থাকে বহু বচন করা যায়, বহু বচন করা যায়। এই জন্য খেয়াল করতে হবে যে যেমন পুরুষ হবে, পুরুষ হলে পরে পুরুষের জন্য পুরুষের শব্দ, আর মহিলা হলে মহিলার শব্দ, এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তবে তাতে কিন্তু আমি বলে রাখছি, হাদিসে আছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দোয়া শেখাচ্ছিলেন, তো তিনি বললেন, দোয়া বলতে বলতে বললেন, ওবে নবিয়িকাল্লাযী আরসালতা, তো সাহাবী বললেন, ওবে রাসূলিকাল্লাযী আরসালতা। কেন বলুন তো? সাহাবী ভাবলেন যে নবী শব্দের থেকে রাসূল শব্দের মর্যাদা বেশি, এই জন্য আল্লাহর নবী বললেন নবী, আর সাহাবী বলছেন রাসূল, তার মানে ওনার উদ্দেশ্যটা কি? তাকে মর্যাদায় বাড়িয়ে বলা, তার উদ্দেশ্য ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে বললেন, ওবে নবিয়িকাল্লাযী আরসালতা, আমি যা বলছি তা বল। তাহলে বোঝা গেল, আর আরসালতার সঙ্গে রাসূল শব্দের সম্পর্কটা বেশি কাছে, নবীর সাথে সাথ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যেভাবে বলছি সেভাবে, তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দে দোয়া করেছেন সেই শব্দের পরিবর্তন করা ঠিক না। কিন্তু আমরা শব্দ পরিবর্তন করিনি, আমরা কি শব্দ প্রয়োগ করেছি? খালি লিঙ্গ পরিবর্তন করেছি, শব্দ শব্দই আছে, আল্লাহুম্মা ফির লা হু আর লা হা, হু আর হায় পার্থক্য। কেন? মাইয়েত মহিলা, অতএব এতে কোনো ক্ষতি হয় না, এতে কিন্তু এই শব্দ পরিবর্তন হয় না, বুঝতে পারছেন? তো আল্লাহুম্মা ফির লাহুর জায়গা কি বলতে হবে? আল্লাহুম্মা ফির লাহা ওয়ারহামহা ওয়া আফিহা ওয়া আফু আনহা ওয়া আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়া ওয়াসসি' মুদখালাহা ওয়া ইগসিলহা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, ইত্যাদি হা হা করে বলতে হবে। তেমনি যদি একাধিক হয় তো বেশি করে বলতে হবে, আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম, এই যে হুম শব্দ ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? এখন সমস্যা হলো যে দোয়াটা আমরা বলছি, অবশ্য এই কথার আলোচনা আমাদের নামাজের পদ্ধতিতে বলা দরকার ছিল, কিন্তু কথায় কথা বেড়ে গেল, ইনশাআল্লাহ পরে যদি আলোচনা করি তো বলবো। আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, এই যে দোয়াটা আছে, এই দোয়াটা যখন আল্লাহ নবী মাইয়েতের জন্য পড়লেন, তখন সাহাবী যারা পেছনে ছিলেন তাদের মধ্যে একজন বলছেন যে এই দোয়াটা আমি এক লম্হাতেই আল্লাহ রাসূল বললেন আমি মুখস্থ করে নিলাম। আর তার মানেই দেখেন এখানে একটা দলিল আছে যে জানাজার দোয়া জোরে পড়া যায়, কারণ আল্লাহ নবী পড়লেন আর সাহাবি মুখস্থ করে নিলেন, তাহলে জোরে তো সশব্দে পড়লেন, বললেন আমি মুখস্থ করলাম, এমন কি আমি আশা পোষণ করলাম যে আল্লাহ নবী যে দোয়াটা পড়লেন এই দোয়ার জন্য, মাইয়েতটা যদি আমি হতাম তো কত ভালো হতো, এত সুন্দর দোয়া সত্যি। আল্লাহ যে আপনি পড়েন এর মধ্যে আছে আল্লাহ আব্দিলহু দারান খায়রাম মিন দারিহি, এ তো আছে আল্লাহ ওকে মাফ করে দাও, ওকে ক্ষমা করে দাও, ওকে ধুইয়ে দাও, গুনাহসমূহকে ধুইয়ে দাও। তারপর বলা হচ্ছে ওর ঘর অপেক্ষা ভালো ঘর দান করো, ও আব্দুল হুদারান খায়রাম মিন দারিহি ও আহলান খায়রাম মিন আহলিহি, ওর পরিবার অপেক্ষা ভালো পরিবার দান করো, ও জাওজান খায়রাম মিন জাওজিহি, আর ওর ভালো জুড়ি অপেক্ষা, ওর জুড়ি অপেক্ষা আরো ভালো জুড়ি দান করো। ঠিক আছে, এ পুরুষের জন্য বলা হলো। তো পুরুষ জান্নাতে গিয়ে নিজের ঘর থেকে ভালো ঘর পাবে, নিজের পরিবার থেকে ভালো পরিবার পাবে, নিজের বউ থেকে ভালো বউ পাবে, পাবে না? পাবে না, নিজের স্ত্রী থেকে ভালো, জান্নাতের স্ত্রী হুর আছেই। কিন্তু যদি কোন মহিলার জন্য পড়া হয় তাহলে কি হবে? তাহলে বলা হবে ওয়াজাউজান খায়রাম মিন জাওজিহা, আল্লাহ তুমি ওকে ওর স্বামী থেকে ভালো স্বামী দান করো। হবে হবে ভালো স্বামী? ও যে স্বামী আছে যদি সে জান্নাতে যায় তো ওই স্বামী স্বামী হবে। তাহলে এখানে দোয়াটার অর্থ কি হবে? অর্থ হবে এই যে বর্তমানে স্বামী যে ওর কাছে যদি ভালোও হয় তো জান্নাতে গিয়ে তো এর থেকে লাখ গুণ ভালো হবে। অতএব দোয়াতে সমস্যা নেই, আপনি বলতে পারবেন। তার অর্থ হবে যে স্বামী বর্তমানে আছে এই স্বামী যেন কেয়ামতের কি বলে জান্নাতে গিয়ে পরকালে গিয়ে বেশি ভালো হয়। এতো এমনিতেই হবে, তাই না? দোয়ার অর্থ এইভাবে করে নিতে হবে। কিন্তু যারা জানে না তারা ওই স্বামী স্বামীর পরিবর্তে ভালো স্বামী দাও দোয়া করে দেয়, যেন তাকে বলা হলো যে তার স্বামী যেন অন্য কেউ হবে, কিন্তু তা নয়। যাই হোক, বোঝা গেল কি যে তার অর্থ হয়ে যাবে এইরকম যে তার স্বামী থেকে যার স্বামী জান্নাতে যাবে না, স্বামী যদি জান্নাতে না যায় তাহলে কি হবে? তাহলে তো ব্যাপারই নেই, সে ভালো স্বামী পাবে। যে কোনো জান্নাতি পুরুষকে ভালো একজন পুরুষের সঙ্গে তার বিবাহ হবে, অতএব সে ভালো স্বামী এমনিতেই পাবে। ব্যাস, বোঝা গেল কি যে আমভাবে যদি দোয়া করেন তাহলে পরে আপনার এই আরবি ভাষাতে কোনো সমস্যা নেই। যদি আপনি মহিলা আছে, মহিলার জন্য আপনি আল্লাহুমাগফিরলাহু ওয়ারহামহু বলছেন, তাতেও সমস্যা হবে না। কেন? তখন উদ্দেশ্য হবে মাইয়েত, আর মাইয়েত শব্দটা পুরুষ মহিলা সবারই জন্য ব্যবহার হয়। তখন উদ্দেশ্য হবে এটা কি শুধু শব্দ, উদ্দেশ্য যে পুরুষ না মহিলায় দেখার দরকার নেই, মাইয়েত শব্দে আপনি আল্লাহুমাগফিরলাহু বলতে পারেন। জানাজা মাটিতে থাকা অবস্থায় লাশের কাছে সর্বদা একজনকে লাশ আগলে থাকতে হবে এমন ধারণা যথাযথ নয়। দেখবেন, খেয়াল করবেন, জানাজার কাছে একজন থাকবে স্পেশাল, তাকে বলা হয়েছে তুমি হিলবে না। এমনকি যদি ব্যস্ততা থাকে, কেউ কোথাও যায় সরে, কিন্তু একজন দেখুন লাশের কাছে দাঁড়িয়ে আছে। যেমন লাশের কাছে বাতি রাখে রাতের বেলায়, বাতি জ্বলতেই থাকে, নিভিয়ে গেলে হবে না, বাতি রাখতে হবে, কিংবা ধূপ জ্বালিয়ে রাখতে হবে। এসব ধারণাগুলো অমূলক। জানাজার নামাজের পূর্বে লাশের বান্ধন খুলে দেওয়াও বিধি নয়। দেখবেন জানাজার নামাজ পড়ার জন্য কি করে, বান্ধন খুলে দেয়। জানি না সব জায়গায় আছে কিনা, কিন্তু বান্ধন খুলে জানাজার পড়ে, এটা না। বান্ধন কখন খুলতে হবে? কবরে। জানাজার নামাজ শুরু করার পূর্বে ইমামের নসিহত করার প্রসঙ্গে কোন দলিল নেই, এই সময় নসিহত বিধি নয়। মানে ইমাম সাহেব ভাবল কি এখন সব গ্রামের লোক যারা পাঁচ রাতে নামাজ পড়ে না তারাও এসেছে জানাজা পড়তে, তো এই সময় একটু নসিহত করি, দিয়ে শুরু করে দিল ওয়াজ, ঠিক কিনা? এইরকম অবস্থা যে এটাকে মানে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করে আপনি নসিহত করতে লাগবেন এমন দলিল নেই। তবে মানে আপনি শুধু নসিহতের জন্য, আপনি আসলে জানাজার কাজ সব তাড়াতাড়ি হওয়া দরকার, দাফন পর্যন্ত তাড়াতাড়ি হওয়া দরকার, আপনি লাগলেন নসিহত করতে, এখন আধ ঘন্টা সময় নিলেন, বললেন কি সুযোগ, এই সুযোগ পাওয়া যায় না, সবাইকে পাওয়া যায় না, এমনকি জুমার দিনেও এই লোকগুলো আসে না। মানে নামাজি তো অনেক রকমের আছে, আটকে খাটকি, তিনশো ষাটকি, হ্যাঁ, আর এই তো খাটকি নামাজ, তো খাটকি নামাজ একটা সুযোগ পেয়েছি এই জন্য নসিহত করছি, কিন্তু না, যেহেতু দাফন তার কাজ তাড়াতাড়ি করতে হবে, এই সময় নসিহত করা আপনার নয়। তবে হ্যাঁ, লাশ এসে গেছে কবরস্থানে, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন করতে হবে, কিন্তু কবর খোঁড়ার কাজ বাকি আছে। এখন এই সময়টা লোকেরা মানে অপেক্ষা করছে যে কখন মাটি হবে, এ কি বলে মাটি দেবো তারপর যাব, কারণ দুই কেরাত সব নেব, এবার তারা ফালতু বসে আছে। তো সেই সময় যদি আপনি সময়টাকে কাজে লাগান তাহলে মাফি মুশকিল, যে এই সময় সবাই বসে আছে কি দাঁড়িয়ে আছে, এখনো কবর রেডি হয়নি, অতএব এই সময়টা আমি কিছু কথা বলি, তাহলে গোসলের ব্যাপারে কথা আলাদা, ওখানে গোসলের কথা না, এখানে কথা হচ্ছে যে লোক জমায়েত হয়েছে, জানাজা হয়ে গেছে, জানাজা হয়ে যাওয়ার পর কবর হতে দেরি আছে, এখন এই সময় আপনি জানাজার পর নসিহত করবেন তাও চলবে না, আগে করবেন তাও চলবে না, কারণ তাড়াতাড়ি করতে হবে। যদি কবর খুঁড়তে দেরি দেখেন বা রেডি হতে দেরি দেখেন, এই সময় আছে, এই সময়ে আপনি দু চারটা কথা বলতে পারেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বিশেষ করে কিভাবে লোক মানুষ মারা যায় এই ঘটনা বলেছেন। তিনি একবার জানা যায় কবর খুঁড়তে দেরি হচ্ছিল বলে সেখানে বসে গেলেন, তার আশেপাশের লোকজন সাহাবাগুন নিশ্চুপ ধীর ও শান্তভাবে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে কে মাথা নড়াবে আর কে কথা বলবে, হ্যাঁ, সেখানে আল্লাহ নবীর সামনে উঁচু করে কথা কেউ বলতো, আর সাহাবারা বলছেন আমরা তার চেহারার দিকে তাকাতে পারতাম না, মানে তাকালেই ঘুরিয়ে নিতাম, কারণ এত রোব ছিল ভিতরে, তাকিয়ে যে মুখ চোখ তুলে কথা বলবো এরকম উপায় ছিল না। ধীর শান্তভাবে বসে গেলেন, তখন মহান বিশ্বাসের হাতে একটি কাঠের টুকরা ছিল, তার দ্বারা তিনি চিন্তিত ব্যক্তিদের ন্যায় মাটিতে দাগ কাটছিলেন। আমরা বসে বসে অনেক সময় করি না, বসে একটা কাঠি থাকলে পরে এভাবে দাগ টানি মাটিতে, বিভিন্ন ফুলটো নাকি এ করি সে করি। অতঃপর তিনি মাথা উঠালেন এবং বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আজাব হতে পানাহ চাও, ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবর, কবরের আজাব থেকে পানাহ চাও। এবার শুরু করলেন, কবর রেডি হয়নি এখনো, এই জন্য সময়টা আছে। আর এই সম্পৃক্ত মশলা, অবশ্য আমাদের দেশেও মশলা নিয়ে খুব হয়, হুজুর এইটা করলেন এটা জানা যায় জোরে নাকি, সুরা ফাতিহা পড়তে হবে না হবে না, এই জোরে পড়লেন না আস্তে পড়লেন, এই নানা রকম দেখবেন রোজার সময়ে রোজার মশলা নিয়ে তর্ক বিতর্ক, আর জানাজার সময়ে ওই কবরস্থানের কাছে গিয়েও সেখানে জানাজার ব্যাপার নিয়ে মশলা নিয়ে তর্ক বিতর্ক, সেখানে বিভিন্ন মশলা নিয়ে তর্ক বিতর্ক, কবরটা কত উঁচু করতে হবে, কে বলবে এতটা, কে বলবে এতটা, কে বলবে এই সেই, নানা রকম কে বলবে কবর লওয়া আছে, ও অনেক কথা আছে বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে, কত বিদাত আছে। তো যাই হোক, শুরু হয়ে গেল নসিহত, তোমরা কবরের আজাব থেকে পানাহ চাও, কবরের আজাব হচ্ছে সত্য। অনেক লোক কবরের আজাবকে বিশ্বাস করে না, তারা ভাবে কি যে কবরের আজাব সম্পর্কে পাকা কোনো দলিল নেই, হাদিস মানতে চায় না, তারা আবার হাদিস মানে না। এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআনই, কোরআন মানে শুধু, তারা বলে কোরআনে দেখাও কথা আছে আর কবরের আজাবের কথা, স্পষ্টভাবে কোরআনে কবরের আজাবের কথা না থাকলেও অস্পষ্টভাবে আছে কোরআনে, দু তিন জায়গাতে ইঙ্গিত করা আছে যেখানে বলা হয়েছে কবরের আজাবের কথা, আর হাদিসে আছে। হাদিস যদি না মানেন তাহলে কি করা যাবে? এই জন্যই খেয়াল রাখতে হবে যে পরকালের ইমান রাখার একটা অঙ্গ হচ্ছে কবরের আজাবকে বিশ্বাস করা। যদি আপনি কবরের আজাব বিশ্বাস না করেন তো আপনার ইমান ভঙ্গুর হয়ে যাবে, আপনার ইমান ভালো থাকবে না, ইমান থাকবে না। তো অতএব আল্লাহ রাসূল বললেন কবরের আজাব থেকে পানাহ চাও। তারপর এই কথা বলার পরে তিনি বললেন যে মানুষ যখন মরতে যায় তখন যদি সে ভালো লোক হয় তাহলে তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা আসেন জান্নাতের রেশমি কাপড় নিয়ে এবং সুগন্ধি নিয়ে। তারপরে মালাকুল মওত আসেন, দেখেন মালাকুল মওত আজরাইল নামটাও সহিভাবে কোন সহি শুদ্ধ ভাবে প্রমাণিত নয়, অনেকে বলে আজরাইল, কিন্তু মালাকুল মওত কোরআনে এসেছে। অতএব মালাকুল মওত মানে মওতের ফেরেশতা। মালাকুল মওত আসেন, তারপরে ওই ব্যক্তির কাছ থেকে, ভালো ব্যক্তির কাছ থেকে জান ছিনিয়ে নেন, জান বেরিয়ে আসে, যেমন কলসি উগুর করে দিলে পানি সরাত করে বেরিয়ে আসে আসানের সাথে, সব সহজে বেরিয়ে আসে। তারপরে জান নিয়ে ওই ফেরেশতাদের হাতে দেন, সেই ফেরেশতা সেই রেশমি কাপড়ে বা রুমালে রেখে তারপরে আকাশ দিকে চড়তে থাকেন, আর তার চারিদিকে সুগন্ধ ছড়িয়ে যায়, সেই সুগন্ধ জিন ইনসান ছাড়া সবাই বুঝতে পারে। আকাশ দিকে চড়তে থাকে, আসমানের দরজা খুলতে বলা হয়, তখন জিজ্ঞেস করা হয় কার আত্মা, তখন বলা হয় যে ভালো নাম নিয়ে বলা হয় আবদুল্লাহর ছেলে আব্দুর রহমানের আত্মা। তারপরে দরজা খুলে দেওয়া হয়, তারপরে গিয়ে আল্লাহর কাছাকাছি হয়ে তখন আল্লাহ তাআলা বলেন যে এই বান্দার আত্মাকে কোথায় ফিরিয়ে দাও, তার কবরে ফিরিয়ে দাও। তারপর কবরে ফিরিয়ে দেওয়া হয়, কবরে ফিরিয়ে দেওয়ার পরে ফেরেশতা আসেন, সেখানে হিসাব নেওয়া হয়, প্রশ্ন করা হয় মান রব্বুক, তোমার রবকে, তখন সে বলে রব্বি আল্লাহ। তারপরে বলা হয় মা দিনুক, তোমার দিন কি, তখন সে বলে দিন ইয়াল ইসলাম। তারপরে বলা হয় যে তুমি এই ব্যক্তিকে চিনো যাকে পাঠানো হয়েছে তোমাদের মাঝে, ছবি দেখানো হয় না বরং ইঙ্গিত করে বলা হয়, তখন বলা হয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বলা হয় তুমি কি করে জানলে, তখন সে বলে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি ফলে জেনেছি। যে এই সব প্রশ্নের উত্তর তুমি জানলে কি করে, আল্লাহর কিতাব পড়েছি। তো যাই হোক, কবরে যখন তাকে উঠানো হবে তখন সে মনে করবে কি সূর্য ডুবে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে উজুর জন্য ছটফট করবে যে আসরের নামাজ আমার বাকি কাজা হয়ে যাচ্ছে। দেখছেন কেমন লোক, কেমন লোক, যে নামাজ চলে গেলে যেমন মনের ভিতরে একটা ধিক্কার, একটা ব্যস্ততা, একটা আক্ষেপ, একটা উদ্বেগ থাকে, কবরের ভিতরে গিয়েও তখন প্রথম জান ফিরিয়ে পেয়েছে তখন ভাবে আমার আসরের নামাজ চলে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে বলে না খালাস তোমার আমলের সময় শেষ হয়ে গেছে, এখন বলো তুমি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিলে আকাশবাণী হবে আমার বান্দা সত্য বলেছে, ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাত থেকে জানলা খুলে দাও। আপনি বিছানা, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে ঠান্ডা হাওয়া এবং সুগন্ধ হাওয়া আসতে লাগবে। তারপর এক ব্যক্তি সুন্দর চেহারা বিশিষ্ট তাকে দেখে বলবে কে তুমি, তোমার চেহারা দেখে যেন সুসংবাদ বইছে কে তুমি, তখন সে বলবে আমি তোমার সেই নেক আমল যা তুমি দুনিয়াতে করতে। পক্ষান্তরে যদি মৃত ব্যক্তি যার মরণ হচ্ছে মরণোন্মুখ ব্যক্তি কাফের কিংবা মুনাফিক হয় তাহলে ফেরেশতা খুব কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা সেখানে উপস্থিত হবে তারপরে সঙ্গে জাহান্নামের চট খারাপ নোংরা দুর্গন্ধ ইত্যাদি নিয়ে হাজির হবে মালাকুল মওত এসে তার জানকে টেনে বের করবেন জান বের হতে চাইবে না তবু জোর করে বের করা হবে সেই জান তারপরে ফেরেশতাদের হাতে দিলে পরে তারা সেই জাহান্নামের সেই কাপড়ে রেখে বা চটে রেখে তারপর আকাশ দিকে চলতে লাগবেন আর চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে যাবে আসমানের কাছাকাছি পৌঁছে বলা হবে আসমানের দরজা খোলা হোক তখন জিজ্ঞেস করা হবে কে তখন দুনিয়ার তার সব থেকে খারাপ নাম মন্টুনের বেটা চন্টুনে মানে তুচ্ছ করে যে নামগুলো বলা হয় ভালো নাম বলবে না তারপরে বলা হবে এই জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবু আবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওলা ইয়াদখুলুনা জান্নাত জান্নাতেও যাবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত যতক্ষণ পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে তার মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার জান্নাতে যাওয়া অসম্ভব তাকে ফিরিয়ে দাও কবরের দিকে তার জান বা প্রাণ ফিরিয়ে দেওয়া হবে তখন সে উঠবে উঠে উঠে যখন বসানো হবে জিজ্ঞেস করা হবে মার রব্বক সে বলবে হা হা লা আদরি মা দিনক হা হা লা আদরি এ কাকে পাঠানো হয়েছিল তোমাদের মাঝে বলবে হা হা লা আদরি হাই আফসোস আমি তো জানি না অথচ জানতো দুনিয়ার বুকে জানতো তখন বলবে যে আমি লোকের মুখে যা শুনতাম তাই শুনেছি এবং তাই বলেছি এখন আমার মনে আসছে না তখন আকাশবাণী হবে আমার বান্দা মিথ্যা বলছে একজন্য জাহান্নামের দরজা খুলে দাও জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের গরম আগুনের হাওয়া আসতে শুরু করবে জাহান্নামে বিছানা এসে থাকবে এমন অবস্থায় এক কুৎসিত চেহারা বিশিষ্ট এক লোক তার কাছে হাজির হবে বলে তুমি কে তোমার চেহারা দেখেই যেন কুসংবাদ বহন করছে তখন সে বলবে কেন আমি তোমার সেই আমল যা তুমি দুনিয়াতে করতে এইভাবে দুইজন সাথী চিরসঙ্গী হবে ওদিকে যে জান্নাতি তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস প্রথম বাসর রাত্রের বরকনে যেমন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাও কবে উঠবে কেয়ামতের সকালে আর এই যে জাহান্নামী হবে সে ঘুমাবে কোথায় ঘুমার সময় আছে না শাস্তি ভোগ করবে কে তাকে শাস্তি ভোগ করতে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন কোথায় কবরের গোড়াতে বোঝা গেল কি যদি এরকম সময় থাকে নসিহত করার আপনি এই আলোচনা করতে পারেন যে আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত আর অন্য বিষয় না ধান ভান্তে শিবের গীত গাইবেন না আপনি এখানে এসেছেন বিয়ের আলোচনা করছেন কি ঠিক হবে জানাজায় এসেছেন বিয়ের আলোচনা কেন করবেন যেখানে যেমন সেখানে সেই রকম আপনার বিষয়ভূত আলোচনা করবেন এরকম জায়েজ মোটামুটি আজকে এতটুকুই মশলা আপনাদের কাছে রাখলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক যে বিধান সেই বিধান মেনে চলতে পারি আল্লাহুম্মা আমিন এবং কবরে গিয়ে কবরের যেন সেই প্রশ্নের উত্তর দিতে পারি যেমন এখন জানছি সহজভাবে ঠিক এই সহজভাবেই যেন আমরা বলতে পারি রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়াল্লাজি বুয়েসা ফিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين